warahmatullahi wabarakatuh. Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da wa ala alihi wa sahbihi wa man wala. Allahumma salli ala Muhammadin an-nabiyyil ummi wa azwajihi ummahatil mu'minin wa dhurriyyatihi wa ahli baytihi kama sallaita ala ali ibrahim innaka hamidum majid. Kumilla jalar বুড়িচং উপজেলায় অবস্থিত বুড়িচং সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সম্মানিত অভিভাবক সমাবেশ এই উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের সকলের অত্যন্ত সম্মানের এবং মহব্বতের জগৎপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ হাফেজাহুল্লাহ, আরও অনেক ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, অত্র এলাকার যারা মানহাজ আস-সালাফিয়া, দাওয়া আস-সালাফিয়াকে যারা মহব্বত করেন, পছন্দ করেন, সে সকল মুরব্বিয়ান এবং বাইয়েরা, আজকের এই অভিভাবক সমাবেশে উপস্থিত সম্মানিত অভিভাবক ভাই ও বোনেরা, এবং আমার অত্যন্ত স্নেহের আদরের অত্র মাদ্রাসার শিক্ষার্থী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের একটি মোবারকময়, খুবই ফজিলতময় একটা মাজলিসে, যেই মাজলিসে তলেবুল এলেম এবং তলেবুল এলেমদেরকে পৃষ্ঠপোষণকারী তলেবুল এলেমের যারা খেদমতে নিয়োজিত তাদেরকে নিয়ে একটি অনুষ্ঠান, অবশ্যই এটি জমিনে সবচেয়ে মূল্যবান এবং দামি অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ এরকম একটি অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি, এজন্য রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের একটি মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম এই মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সব অনেকেই অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর আলোচনা করেছেন। শেষ পর্যায়ে আমি বেশি আলোচনা করব না, দুই একটি কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি কয়েকটি কথা বলবো। প্রথম কথা হলো এই মাদ্রাসাটি বুড়িচং সালাফিয়া মাদ্রাসা, একটা শব্দ আছে সালাফিয়া, যে সালাফিয়াটা কি, এই মাদ্রাসার নাম সালাফিয়া হইল কেন। দ্বিতীয় বিষয়, মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা, এত মাদ্রাসা কেন, স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, অনেক প্রতিষ্ঠান আছে, সেখানে আবার মাদ্রাসার প্রয়োজনীয়তা কেন। আর তৃতীয় বিষয় হলো এই প্রতিষ্ঠানটি কোন দলের, কোন গ্রুপের, কোন ফেরকার, মানে কাদের প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য উদ্দেশ্য কি, এখান থেকে কি তৈরি করতে চায়, আর সর্বশেষ কথা এই প্রতিষ্ঠানের সাথে আমাদের সবার করণীয় কি। এই চারটি পয়েন্টে আমি সংক্ষেপে কথা বলবো। প্রথম আসি আমরা এই প্রতিষ্ঠানটা, আমরা নাম দেখেছি বুড়িচং সালাফিয়া মাদ্রাসা। তো অনেক ভাই বোনের মনে প্রশ্ন জাগে যে এটা বুড়িচং দাখিল মাদ্রাসা বা বুড়িচং আলিম মাদ্রাসা বা বুড়িচং ইসলামিয়া মাদ্রাসা বা বুড়িচং কাসেমিয়া মাদ্রাসা, এরকম না থেকে এটা সালাফিয়া মাদ্রাসা হইল কেন, সালাফিয়াটা কি। কোনো কোনো ভাই বোনেরা মনে করেন, মনে হয় সালাফিয়া একটা দলের নাম, বা একটা ফেরকার নাম মনে হয় সালাফিয়া, যেরকম বিভিন্ন দলের নামকরণ করা হয় যে সিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মনে হয় এরকম সালাফিও একটা এই ধরনের কোনো দল গ্রুপ। আসলে সালাফিয়া শব্দটা আমরা এই সমাজে আমাদের কাছে এখনো ভালোভাবে পরিচিত হয়নি। মূলত দল মত নির্বিশেষে প্রত্যেক মুসলিমেই সালাফি, প্রত্যেক মুসলমানেই সালাফিয়া মানহাজে, সালাফিয়া মতাদর্শে বিশ্বাসী। যদি কেউ বলে যে আমি সালাফি না, আমি সালাফদের আদর্শ অনুকরণ করি না, এত্তেবা করি না, তাহলে তিনি সঠিক রাস্তার উপরে, হেদায়েতের উপরে নাই, তিনি গুমরাহির উপরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের কথা বলছেন যে আনসার এবং মুহাজিরিন যারা ছিলেন এরা সাবিকুন আউওয়ালুন, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, এই সাহাবায়ে কেরামদেরকে যারা এহসানের সাথে এত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ পাক বলছেন এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সন্তুষ্ট। এবং ওয়া আআদ্দা লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে, এত্তেবা করতে হবে। কেন সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে? কারণ সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি স্টুডেন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঈমান, আমল সব তারা সরাসরি শিখছেন। সুতরাং তাদেরকে অনুসরণ করলে, তাদেরকে এত্তেবা করলে সঠিক ইসলাম, সঠিক দিন পাওয়া যাবে। এই জন্য আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলছেন যে এদের এত্তেবা করতে হবে। এই সাহাবায়ে কেরামরাই হলেন সালাফ, এই সাহাবায়ে কেরামরাই হলেন সালাফ, যারা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করেন তারাই সালাফিয়া। এখানে অন্য কেউ না, কোনো দল না, কোনো গ্রুপ না। তো এই দেশে কোনো মুসলমান আছে যিনি বলে যে না আমি সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করি না? সবাই আমরা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করি, সাহাবায়ে কেরামদেরকে সম্মান করি, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমরা কোনো নেতিবাচক সমালোচনা করি না। করলে বুঝতে হবে তার আকিদার মধ্যে ভ্রান্তি আছে, তার আকিদা ভ্রান্ত, সে দলালা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবীদেরকে কেউ গালিগালাজ করিও না, মন্দ বলিও না। সাহাবায়ে কেরামদেরকে একরাম করতে হবে, সম্মান করতে হবে, এত্তেবা করতে হবে। তাহলে সাহাবায়ে কেরাম আমাদের সালাফ, তাবেঈনে কেরাম আমাদের সালাফ, তাবে তাবেঈনেরা আমাদের সালাফ, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম বুখারী রাহমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, এরা সবাই আমাদের সালাফ। ঠিক মুফাসসিরিনে কেরাম যারা কোরআনে কারিমের বড় বড় তাফসির লিখেছেন, এরা আমাদের সালাফ। ফুকাহায়ে কেরাম যারা কোরআন সুন্নাকে নিয়ে ইস্তিহাদ করেছেন, গবেষণা করেছেন, মানুষকে সঠিক রাস্তা দেখাইছেন, এরাও আমাদের সালাফ। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, এরাও আমাদের সালাফ। তাহলে সালাফ মানে পূর্বেকার আমাদের যত ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নার উপরে, বিশুদ্ধ আকীদার উপরে, বিশুদ্ধ আমলের উপরে ছিলেন, এরা সবাই আমাদের সালাফ। এই সালাফদেরকে অনুসরণ করা, এটি হেদায়েতের উপরে টিকে থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য পূর্বেকার মুহাদ্দিসিনেরা কেউ যদি সালাফদেরকে গালিগালাজ করত, তাদের থেকে কোনো হাদিস নিতেন না। এজন্য আবদুল্লাহ ইবনে মোবারক রাহেমাহুল্লাহ তিনি সবাইকে বলতেন যে অমুকের থেকে হাদিস নিও না, অমুকের থেকে হাদিস নিও না, কারণ ওয়া ইন্নাহু কানা ইয়াসুব্বু সালাফ, কারণ এরা সালাফদেরকে গালিগালাজ করে, এরা সালাফদেরকে খারাপ বলে। অর্থাৎ সালাফদেরকে কেউ যদি খারাপ বলে, গালিগালাজ করে, মুহাদ্দিসিনে কেরাম তাদের থেকে কোনো এলেম নিতেন না, কারণ সে ভ্রান্ত পথে চলে গেছে, সালাফদেরকে গালিগালাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সালাফের উল্লেখ পাওয়া যায়, নবী সাল্লাম কবরস্থানে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহল আল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, আনতুম সালাফুনা, তোমরা আমাদের সালাফ। কোরআনে কারিমেও সালাফ শব্দের ব্যবহার আল্লাহ পাক করেছেন। এই সালাফটাকে আমরা কেউ কেউ আবার ভিন্ন ভাষায় বলি, কেউ বলি আকাবের, আমাদের দেশে কেউ কেউ আকাবের বলে থাকি। এটা আকাবের শব্দটা ব্যবহার করাটা ঠিক না, কারণ আকাবের আকবরের জমা, আকবর ব্যবহার হয় আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষেত্রে। তা আল্লাহর সাথে আল্লাহ আকবর, আল্লাহর সাথে যে শব্দটা ব্যবহার করা হয় এটা অন্য কারোর সাথে ব্যবহার করাটা ঠিক না। কেউ কেউ সালাফদেরকে বোঝানোর জন্য মুরব্বী শব্দ ব্যবহার করেন, কেউ বুজুর্গ শব্দ ব্যবহার করেন, এরকম বিভিন্ন শব্দের প্রচলন আমাদের এই উপমহাদেশে আছে। তবে এই ক্ষেত্রে সঠিক কোরআন সুন্নার শব্দটা হলো সালাফ। এই জন্যই এই বুড়িছং সালাফিয়া মাদ্রাসা, যে এই মাদ্রাসা কোন দল মত গ্রুপ ফেরকার মাদ্রাসা না, এই মাদ্রাসা সাহাবা ইকরামের আকীদা, সাহাবা ইকরামের মানহাজ, এবং তাবেঈন তাবে তাবেঈন থেকে শুরু করে যুগে যুগে যারা সঠিক সিরাতে মুস্তাকিমের উপরে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে যারা চলছেন, সে সকল উলামায়ে কেরামের মতাদর্শ অনুসরণ করে এই মাদ্রাসা পরিচালিত হবে। এই জন্য এটার নাম বড়িচং সালাফিয়া মাদ্রাসা। এই জন্য আমি অনুরোধ করব যে সকল ভাই বোনেরা এটা নিয়ে মনে করেন যে এটা একটা দলের, এটা আলে আদিজদের মাদ্রাসা, অমুকের মাদ্রাসা, তমুকের মাদ্রাসা, এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এটা আমার আপনার প্রত্যেক মুসলিমের মাদ্রাসা, এটা সবার মাদ্রাসা, এখানে সবার জন্য উন্মুক্ত, এখানে কোনো দলের জন্য গ্রুপের জন্য এই মাদ্রাসা না, এটা সমস্ত মুসলিম ভাই বোনদের সন্তানের জন্য এই মাদ্রাসা উন্মুক্ত। এবং এখানে কোনো নির্দিষ্ট ফেরকার লোক তৈরি করা হবে না, এখানে তৈরি করা হবে সালাফদের আকীদা মানহাজে মতাদর্শে বিশ্বাসে। এবং বর্তমানে এই সালাফিয়া মাদ্রাসার বেশি বেশি প্রয়োজন, কারণ আমরা সালাফদের মতাদর্শ থেকে, আকীদা থেকে, মানহাজ থেকে দূরে সরে গেছে। সালাফদের মৌলিক দাওয়াত ছিল, দাওয়াতে সালাফিয়া ছিল শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় শিরিক আর শিরক, শিরক আর শিরক, তাওহীদ নাই, তাওহীদে বুঝে না মুসলমান। এমনি বাইরে ওয়াজ মাহফিলে প্রচার করে প্রিয় মুসলিম তাওহীদি জনতা, কিন্তু তাওহীদ কি মুসলিমী জনতা সেটাও বুঝে না। শিরক করে তারপরে মনে করে সে মুসলমান, শিরক করার পরেও তার ঈমান খুব মজবুত, আর সুন্নত আর বেদাত এটা তালগোল পাকিয়ে ফেলা হয়েছে। কোনটা সুন্নত কোনটা বেদাত আলাদা নাই। বেদাতকে অনেকে সুন্নত মনে করে, সুন্নতকে অনেকে বেদাত মনে করে, আবার যত বেদাত আছে সব বেদাতের সাথে হাসানা লাগিয়ে বেদাতকে জায়েজ বানাই দেওয়া হয়েছে। কোনো বেদাত এখন খারাপ নাই, সাইয়া বেদাত সমাজে নাই, সব বেদাতে হাসানা, সব বেদাতে সুন্দর। যেই সমাজের অবস্থা এরকম যে শিরক আর তাওহীদে পার্থক্য নিরূপণ নাই, সুন্নত আর বেদাতে পার্থক্য নাই, সেই সমাজের ওলামায়ে কেরাম যারা আছেন তারাও সুন্দরভাবে আপোষ করে সমাজের সাথে নিজেদের অবস্থান নিজেরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠিক করে নিয়েছেন। এজন্য দেখবেন কোন আলেমের সাথে আজকে সমাজে শিরকের কোনো বিরোধ নাই, বেদাতের কোনো বিরোধ নাই, মানে সুন্দরভাবে এমন আপোষ আপোষ রফা করে দেওয়া হয়েছে যে শিরকের অবস্থায় শিরক চলতেছে, আমার অবস্থায় আমি চলতেছি, বেদাতের অবস্থায় বেদাত চলতেছে, আমার অবস্থায় আমি চলতেছি। এবং কি আমরা ওই শিরক বেদাতের সাথে বর্তমানে অসংখ্য ওলামায়ে কেরাম জড়িত হয়ে গেছি, কারণ শিরক বেদাতের মাধ্যমে দুনিয়াবি টাকা পয়সা সম্মান সব পাওয়া যায়। কিন্তু শিরক বেদাত মুক্ত জীবন যাপন করতে গেলে তাকে প্রতি পদে পদে সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য আমরা আপোষ করে নিছি যে আমার এত জানালার দরকারটা কি, আমি শিরক বেদাতের সাথে আপোষ করে চললে আমি সমাজের সম্মান নিয়ে, তারপরে প্রভাব প্রতিপত্তি নিয়ে আমি জীবন যাপন করতে পারবো। আমার পিছনে হাজার হাজার মানুষ ঘুরবে যে এত বড় হুজুর, আমার কি দরকার শিরক বেদাতের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আলহামদুলিল্লাহ এজন্য ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবে তিনি বারবার বলতেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুজুনহু, যে এলেম হলো দ্বীনের নাম, এলেম আর দ্বীন একই জিনিস, অভিন্ন জিনিস। সুতরাং তুমি এলেম কোথা থেকে নিচ্ছ, কোন প্রতিষ্ঠান থেকে নিচ্ছ, কাদের থেকে নিচ্ছ, কোন শিক্ষক থেকে নিচ্ছ, তার আকীদা কি, তার মানহাজ কি, এটা তোমাকে জেনে এলেম নিতে হবে। তাহলে আজকে আমাদের সন্তানকে আমি কোথায় পড়াবো, কার থেকে শিক্ষা নিবে আমার সন্তান, কার থেকে তাওহীদ শিখবে, কার থেকে দিন শিখবে, এটা একজন অভিভাবককে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে যেই প্রতিষ্ঠানে ছাত্রদেরকে তাওহীদ এবং শিরক স্পষ্ট করা হবে যে এটা তাওহীদ এটা শিরক, এটা সুন্নত এটা বেদাত, এবং এরা সমাজে শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এদের অবস্থান হবে, কখনো শিরকের সাথে বেদাতের সাথে আপোষ করবে না, এই ধরনের প্রতিষ্ঠান বর্তমানে জরুরি অপরিহার্য হয়ে গেছে। এই অপরিহার্যতার কারণেই আজকে এই বুড়িচং সালাফিয়া মাদ্রাসা না, এই এলাকায় মাদ্রাসার অভাব নেই, এই এলাকায় মাদ্রাসা অনেক আছে। এবং আমরা বলি না ওইসব মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওইসব মাদ্রাসাও থাকবে, ওইসব মাদ্রাসারও অবদান আছে, তারাও এই অঞ্চলে মানুষকে দিনমুখী করার জন্য, কোরআনমুখী করার জন্য, সুন্নামুখী করার জন্য অবদান রাখছেন। কিন্তু মানে কিছুদিন পরপর যদি সমাজে শেরেক বেদাত বিরোধী তাজদিদি আন্দোলন, সংস্কার আন্দোলন যদি না চলে, তো সমাজ থেকে তাওহীদ এবং সুন্নত বিলুপ্ত হয়ে যায়। তা আজকে যেভাবে আমরা আপোষকামিতা করে সমাজের সাথে, শেরেক বেদাতের সাথে আমরা মিশে গেছি, এটা থেকে এই জাতির পরিত্রাণ দরকার। আর এই পরিত্রাণ দরকার হইলে এমন আলেম তৈরি করতে হবে যারা এই শেরেক এবং বেদাতকে বাংলার জমিন থেকে উচ্ছেদ করবে। কিন্তু এই উচ্ছেদটা কেমনে হবে? এই উচ্ছেদ কোনো বল প্রয়োগের মাধ্যমে না, কোনো অস্ত্র ব্যবহারের মাধ্যমে না, কোনো মিছিল মিটিংয়ের ওই আন্দোলনের মাধ্যমে না, এটা হবে সম্পূর্ণ সালাফদের তরিকায়, সালাফে সালেহিনদের পদ্ধতিতে দাওয়াত এবং তাবলিগের মাধ্যমে মানুষের চিন্তা চেতনায় মগজ থেকে পরিষ্কার করে, বিশুদ্ধিকরণ করে এই শিরক বেদাত আমরা দূর করবো ইনশাআল্লাহ। এই জন্য সালাফদের মতাদর্শ অনুসরণ করলে, আমাদের শায়খও বলছেন তারা কখনো জঙ্গি হতে পারে না, তাদের মতাদর্শে জঙ্গিবাদ থাকতে পারে না, উগ্রবাদ থাকতে পারে না, সন্ত্রাসবাদ থাকতে পারে না, কারণ সালাফেরা কখনো ওই পন্থা ওই নীতি অবলম্বন করেন নাই। সালাফদের নীতি হলো মানুষের চিন্তা চেতনা, মানুষের বিশ্বাসের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে পরিশুদ্ধি ঘটাইতে হবে। আর এই পরিশুদ্ধি ঘটাইতে হলে এটার মাধ্যম হলো দাওয়া এবং তাবলিগ। দাওয়াতের মাধ্যমে, তাবলিগের মাধ্যমে, ওহির তাবলিগ করে, ওহির দাওয়াত দিয়ে, ওহির মাধ্যমে মানুষের চিন্তা চেতনাকে পরিশুদ্ধ করা। ওই পরিশুদ্ধি না হলে কখনো বল প্রয়োগ করে, আইন করে শিরক এবং বেদাত সমাজ থেকে দূর করা সম্ভব নয়। মুসলমান দেখবেন আপনি, অসংখ্য মুসলিম দেখবেন শিরকের পক্ষে দাঁড়ায়, অসংখ্য মুসলিম দেখবেন সমাজে বেদাতের পক্ষে দাঁড়ায়। তাহলে আপনি আইন করে, বল প্রয়োগ করে এদেরকে কখনোই আপনি শিরক মুক্ত, বেদাত মুক্ত করতে পারবেন না। এদেরকে শিরক মুক্ত করতে হলে, বেদাত মুক্ত করতে হলে মাধ্যম হলো এমন যোগ্য আলেম সমাজে তৈরি করতে হবে যারা তাদেরকে দলিল প্রমাণের ভিত্তিতে, যৌক্তিকতার ভিত্তিতে তাদের সামনে তাওহীদ সুন্নতকে তুলে ধরতে পারবে, শিরক বেদাতের অসারতা বাতিলতা প্রমাণ করতে পারবে। এইরকম আলেম তৈরি করার জন্য সালাফিয়া মাদ্রাসার প্রয়োজন। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, যারা এই বড়িচং সালাফিয়া মাদ্রাসার সাথে সম্পৃক্ত হতে পেরেছেন, আমি মনে করি আল্লাহর বিরাট এক নেয়ামত। আল্লাহ পাক আপনাদেরকে খাস করে রহম করেছেন, নেয়ামত দিয়েছেন বলেই এই সালাফিয়া মাদ্রাসার সাথে সম্পৃক্ত হতে পেরেছেন। না হয় সমাজে অসংখ্য ভাই বোন আছে তারা এই সব প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হইতে পারে নাই। এই জন্য আমরা এই সালাফিয়া মাদ্রাসার সার্বিক কল্যাণে, সার্বিক সহযোগিতায় সবসময় আমরা পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় বিষয়ে আসি আমরা, দ্বিতীয় পয়েন্ট, যে এই মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা কি, মাদ্রাসা কেন পড়াবো, অন্য জায়গায় পড়াইলে অসুবিধা কি। মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা আপনারা সবাই কম বেশি জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়ে মক্কা মুকাররমায় নবী হয়ে রাসুল হয়ে আল্লাহর পক্ষ থেকে আসলেন, তখন কিন্তু মক্কা মুকাররমায় জ্ঞানের অভাব ছিল না, জ্ঞানে ভরপুর ছিল ওই সমাজটা। সেই সমাজে এমন এমন কবি সাহিত্যিক পণ্ডিত ছিল যাদের মতো কবি সাহিত্যিক পণ্ডিত পৃথিবীতে আর তৈরি হয়নি। তাহলে সেই যুগে এত জ্ঞান থাকতে, এত বুদ্ধিজীবী থাকতে, এত পণ্ডিত থাকতে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলেম দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। কেন? যে ওই জ্ঞান, ওই বুদ্ধি যেগুলো সমাজে ছিল, ওই জ্ঞান দিয়ে, ওই বুদ্ধি দিয়ে তারা তাওহীদ চিন্তনা, সুন্নত চিন্তনা, কোনটা তাওহীদ কোনটা শেরেক এটা পার্থক্য করতে পারত না। জ্ঞানে ভরপুর আবার শেরেকও করত, জ্ঞানে ভরপুর তারা হক কোনটা বাতিল কোনটা এটা পার্থক্য করতে পারত না। আজকে দেখবেন সমাজে দুর্নীতি করে বেশি কারা, শিক্ষিত লোক না অশিক্ষিত লোক? শিক্ষিত লোক, যে যত বেশি শিক্ষিত সে তত বড় দুর্নীতি করে। এবং দেখবেন অফিসে বসে যারা ফাইল আটকায়, ঘুষ খায়, এরা কোনো মূর্খ না, বড় বড় শিক্ষিত, বড় বড় বিসিএস ক্যাডার, সর্বোচ্চ পর্যায়ের মানুষ। তাহলে এত বড় শিক্ষিত, জ্ঞান কি কম? হ্যাঁ, জ্ঞান তো অনেক, অনেক ডিগ্রি আছে, অনেক জ্ঞান আছে, অনেক সার্টিফিকেট আছে, কিন্তু ওই সার্টিফিকেট, ওই জ্ঞান তাকে দুর্নীতি মুক্ত করতে পারে নাই। তাহলে বোঝা যায় জ্ঞান বেশি হলে শেরেক মুক্ত হওয়া যায় না, জ্ঞান বেশি হলে বেদাত মুক্ত হওয়া যায় না, জ্ঞান বেশি হলে দুর্নীতি মুক্ত হওয়া যায় না, জ্ঞান বেশি হলে ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হওয়ার জন্য, শেরেক মুক্ত হওয়ার জন্য, বেদাত মুক্ত হওয়ার জন্য যেই জিনিসটি দরকার, সেই জিনিসটি হলো ওহির এলেম লাগবে, ওহির এলেম। মক্কার মুকাররমার আরবের সেই খারাপ মানুষগুলোকে, যে মানুষগুলো মদ, নারী, যুদ্ধ বিগ্রহ ছাড়া যে সমাজের মানুষ কিছুই বুঝত না, সেইগুলোকে ভালো মানুষ বানানোর জন্য আল্লাহ পাক ওহির এলেমের ব্যবস্থা করেছিলেন। এই জন্য আবু জেহেলের জ্ঞানের অভাব ছিল না, আবু জেহেল বড় জ্ঞানী ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কি? আবু জাহাল। যেই জ্ঞানে তাকে তাওহীদ চিনতে পারে নাই, তার ঘরের পাশে ওহির নূর বিকশিত হচ্ছে, নূর নাজিল হচ্ছে, সে ওই নূর দেখতে পারে নাই, জ্ঞান দিয়ে ওই নূর চিনতে পারে নাই। তো যেই জ্ঞান দিয়ে নূর চিনতে পারে না, আল্লাহকে চিনতে পারে না, ওইটা জ্ঞান না, ওইটা জাহালত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হে আবুল হাকাম না, হে হলো আবু জাহাল। সুতরাং আমাদের এই এই সমাজে বর্তমানে জ্ঞানের অভাব নাই, জ্ঞানের অভাব নাই। জ্ঞানের অনেক প্রতিষ্ঠান, বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়াম, অমুক মিডিয়াম, তমুক মিডিয়াম, জ্ঞান আর জ্ঞান। কিন্তু এত জ্ঞানের পরেও সেই সমাজে মাদকাসক্তি কমে না, মাদকাসক্তি বাড়ে দিন দিন। এবং জ্ঞানী আবার মাদকাসক্ত, জ্ঞানী মাকে মারি ফেলায়, বাবাকে মারি ফেলায়, মাদকাসক্ত হয়। তাহলে যে জ্ঞান দিয়ে মাদকাসক্ত হয়, মাকে মারি ফেলায়, বাবাকে মারি ফেলায়, যে জ্ঞান দিয়ে আপনার সমাজে ইপটিজিং বাড়ে, ধর্ষণ বাড়ে, জেনাবেবিচার বাড়ে, সমাজে সন্ত্রাস বাড়ে, মারামারি বাড়ে, তাহলে ওই জ্ঞান কে আল্লাহ এবং আল্লাহ রাসূল এলেম বলেন না। ওই এই জ্ঞান দিয়ে তাওহীদ ছিনে না, শেরেক করে। দেখবেন বড় বড় শিক্ষিত মানুষ হাতের মধ্যে লাল সুতা একটা বাঁধি রেখেছে, দেখছেন না? হাতে লাল সুতা বাঁধা, কি এত বড় শিক্ষিত, তার জ্ঞানে এখনো এটা বুঝতে পারে নাই যে লাল সুতার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আমার আল্লাহ, এই জ্ঞানও আসে নাই। তাহলে বোঝা যায় যে যত জ্ঞান থাকুক, এই জ্ঞান দিয়ে আমার সন্তান তাওহীদ চিনতে পারবে না, সুন্নত চিনতে পারবে না, শেরেক চিনতে পারবে না। এই জন্য আমার সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যেই শিক্ষার মাধ্যমে সে এই বিষয়গুলো চিনতে পারে। এই জন্যই ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহিহ আল বুখারীতে একটা অধ্যায়ের শিরোনাম করেছেন, বাবুল এলমে কাবলাল কাউলে ওয়াল আমল, কথা বলার আগে, আমল করার আগে এলেমের অধ্যায়, মানে আগে এলেম, তারপরে কথা বলা, তারপরে আমল করা। ইসলাম এমন একটা দিন এলেমবিহীন কোনো ইবাদত নাই। ওযু করতে হলে এলেম লাগে, গোসল করতে হলে এলেম লাগে, তায়াম্মুম করতে হলে এলেম লাগে, সালাত আদায় করতে হলে এলেম লাগে, সিয়াম পালন করতে হলে এলেম লাগে, যাকাত দিতে হলে এলেম লাগে, হজ করতে হলে এলেম লাগে। এলেমবিহীন কিছুই নাই ইসলামে। তাহলে এমন এলেম দরকার, এমন জ্ঞান দরকার যেই জ্ঞান দিয়ে আল্লাহকে চেনা যায়, আল্লাহর দিন চেনা যায়, এটার জন্য মাদ্রাসা শিক্ষা দরকার। এবং সমাজকে সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, মাদক মুক্ত, জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠন করতে হলে মাদ্রাসা শিক্ষা দরকার। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে কখনো জঙ্গি হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না, মাদকাসক্ত হতে পারে না। আপনি জরিপ করে দেখেন কয়টা মাদ্রাসা রেস্টুরেন্ট মাদকাসক্ত আর কয়টা অন্যগুলা মাদকাসক্ত, কয়টা মাদ্রাসা রেস্টুরেন্ট মারামারি করে সন্ত্রাস করে আর কয়টা ইউনিভার্সিটি রেস্টুরেন্ট মারামারি করে সন্ত্রাস করে। তাহলে আমাদের সন্তানের জন্য মাদ্রাসা শিক্ষার অপরিহার্যতা অনেক বেশি। তিন নম্বরে আমরা বলছি যে এই মাদ্রাসা যেটা বরিশাল সালাফিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার আমরা যারা ছাত্র শিক্ষক অভিভাবক আছি তাদের করণীয় কি? খালি মাদ্রাসায় ভর্তি করাই দিলাম বরিশাল সালাফিয়া মাদ্রাসা, আর ঘরে বসে চিন্তা করলাম যে আমার ছেলে কয়দিন পরে বিরাট আলেম হয়ে বড় শায়খ হয়ে চলে আসবে, এই চিন্তা করে বসে থাকলে হবে না। আমরা ইউনিভার্সিটিতে ডক্টর তোহা হোসাইনের একটা বই পড়েছিলাম, আল আইজ্ঞাম। তো ডক্টর তোহা হোসাইন মিশরের বড় সাহিত্যিক, নোবেল প্রাইজের জন্য তিনজনের নাম গেছিল, তার মধ্যে ডক্টর তৌফিকুল হাকিম, ডক্টর তোহা হোসাইন আর ডক্টর নাজিব মাহফুজ। তো তারা ডক্টর নাজিব মাহফুজকে নোবেল প্রাইজ দিয়েছিল। এই ডক্টর তোহা হোসাইন লিখছেন যে উনি ছোটবেলায় একটা হেফজখানায় পড়তে গেছিলেন, তো হেফজখানায় পড়ে চলে আসছেন। আসার পরে ওনার বাপ ওনার শায়খ দেখত, ওনার মা শায়খ দেখত, এলাকার সবাই মানে হাফেজ হয়ে আসছে, হাফেজকে মিশরের লোকেরা শায়খ ডাকে, তো ওনাকে শায়খ দেখত। তো একদিন ওনাদের বাসায় একজন বড় আলেম আসছিল, আসার পরে তো ওনার সাথে পরিচয় করাই দিচ্ছে যে আমার শায়খ, মানে আমার ছেলে আমার শায়খ। তো ওই বড় আলেম তাকে বললো যে আচ্ছা আলহামদুলিল্লাহ, তুমি অমুক সুরা থেকে তেলাওয়াত করো তো দেখি। একাই আর তেলাওয়াত করি আর পারে না, অমুক সুরা থেকে পড়ো তাও পারে না, অমুক সুরা থেকে পড়ো তাও পারে না, যেখান দিয়ে জিজ্ঞেস করে সেখান দিয়ে তেলাওয়াত করতে পারে না। এখন পরে ওই বাবা তো আশ্চর্য হয়ে গেছে, আমার ছেলে এত বড় শায়খ হয়ে আসছে, এখন যেখান দিয়ে তেলাওয়াত করতে বলে সেখান দিয়ে তেলাওয়াত করতে পারে না। এখন মাদ্রাসার প্রিন্সিপালকে ডেকে নিয়ে আসছে পরের দিন যে আপনি কি শায়খ বানাইলেন আমার ছেলেকে, যে আমার ছেলে তো কোনো জায়গা দিয়ে তেলাওয়াত করতে পারে না। তো তখন ওই শায়খ একটা বড় নিঃশ্বাস ফেলে বলছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল যে আপনি যে আপনার ছেলেকে ভর্তি করায় দিয়ে গেছিলেন, এরপরে কি আর কোনোদিন খবর নিছেন যে আপনার ছেলে এখানে কিভাবে খায়, কিভাবে লেখাপড়া করে, কিভাবে কি হয়, আপনি তো বসে আছেন একদিন শায়খ হয়ে বাড়ির যাব। তো এই এরকম শায়খ হয়ে গেছে যে শায়খে কোনো গান্তি তালাবাদ করতে বললে তালাবাদ করতে পারে না। এখন আপনি বাড়ি থেকে ছেলে ভর্তি করায় দিচ্ছেন সালাফিয়া মাদ্রাসায়, আপনি মনে করতেছেন যে বড় শায়খ হয়ে চলে আসবে, এটা মনে করে বসে থাকা যাবে না। মা বাবাকে ছেলের থেকেও সন্তানের চাইতে মা বাবাকে বেশি কষ্ট করতে হবে, খোঁজ খবর রাখতে হবে, প্রতিদিন যে পড়া দিচ্ছে সেই পড়া সে নিয়মিত পড়তেছে কিনা, সেটা ঠিক মতো আদায় করতেছে কিনা, কোন জায়গায় তার কি সমস্যা, পড়ালেখার জন্য মনস্তাত্ত্বিক তাকে ভালো রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে, তার মাথায় যেন অন্য কোনো চিন্তা অন্য কোনো দান্দা না আসে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। কয়েক চিন্তা যদি একসাথে মাথায় আসে আর পড়ালেখা হবে না, এজন্য তাকে মানসিকভাবে সবসময় প্রশান্ত রাখতে হবে। তারপরে আপনার তার হাতে মোবাইল তুলে দিবেন না। আমাদের অনেক ভাই বিদেশে থাকে, খুশি হয়ে সন্তানের জন্য ভালো ভালো মোবাইল দামি দামি মোবাইল পাঠায় দেয়, সন্তানের কোনো মোবাইলের দরকার নেই, যখন দরকার হবে তখন দিবেন, যখন সে মোবাইলের উপকারিতা অপকারিতা বুঝবে যে কোনটা ভালো কোনটা খারাপ তখন তার হাতে দিবেন। এখন আপনি তার হাতে মোবাইল দিয়ে বসে রয়েছেন, ল্যাপটপ দিয়ে বসে রয়েছেন, কম্পিউটার দিয়ে বসে রয়েছেন, এখন এগুলার সে অপব্যবহার করবে। ডাক্তার হওয়ার আগে MBBS পাশ করার আগে আপনি তার হাতে ছুরি দিয়ে দিচ্ছেন, তো সেই ছুরি দিয়ে মানুষের অপারেশন করতে পারবে না, মানুষ কাটি ফেলব। সে এখনো মোবাইলের উপকারিতা অপকারিতা বুঝে নাই, তার আগে মোবাইল দিচ্ছেন, এখন সে অনিষ্টতার দিকে ক্ষতির দিকে যাবে, সে এখন ভালো টাক মোবাইল থেকে নিতে পারবে না। এজন্য আমি অনুরোধ করব অভিভাবকদেরকে এই সব বিষয়ে খেয়াল রাখবেন। তারপরে আপনার নিয়মিত সে নামাজ পড়তেছে কিনা বাসায় গিয়ে, বর্তমানে অনেক মাদ্রাসার স্টুডেন্ট নামাজ পড়ে না এরকমও আছে, আর মাদ্রাসার থেকে পড়ে ফেলছেন, পাশ করে ফেলছে, নামাজ পড়ে না, এরকম আলেমও এখন আছে। একদিন এক ভাই আফসোস করে বলতেছিল যে ভাই আমার ছোট ভাইটা হাফেজ এবং আলেম, তো ছোট ভাইকে আমি নিয়ে আসছি ঢাকা শহরে যে ভাই এই তুমি আমার এখানে থাকো যাতে তোমার প্রভাবে আমার ছেলে মেয়েগুলা ভালো হয়, তাই জন্য বাইরে ঢাকা নিয়ে গেছে। ঢাকা নিয়ে যাওয়ার পরে এখন আগে ছেলে মেয়েদেরকে উনি ফজরের সময় তুলে মসজিদে নিয়ে আসতো, এখন যে ভাই গেছে উনি হাফেজ আলেম, উনি সকাল 9টার আগে ঘুম থেকে উঠে না। এখন কই উল্টা আমার ছেলে মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েরা বলতেছে যে কাকা তো উঠে না, কাকা তো এত বড় আলেম, কাকা তো সকালবেলা 9টার আগে ফজরের নামাজ পড়ে 9টা বাজে, উল্টা ভালোর জন্য নিছি উল্টা আরো খারাপ প্রতিক্রিয়া, পরে বাইরে বের করে দিছে বলছে যাও তুমি থাকার দরকার নেই। তো তাহলে এইসব বিষয় মা বাবাকে খেয়াল রাখতে হবে যে আমার ছেলে যেই আদর্শ যে আকীদা যে মানহাজে গড়ে উঠার উদ্দেশ্যে আমি দিছি সেটা ঠিক মতো হচ্ছে কিনা। এই মাদ্রাসাকে এই প্রতিষ্ঠানকে আপনার নিজের মাদ্রাসা মনে করবেন, সব সময় পরামর্শ দিবেন, তারপরে কোনো জায়গায় কোনো ত্রুটি পরিলক্ষিত হইলে আপনি সেটা কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করবেন। তাহলে ইনশাআল্লাহ অভিভাবক শিক্ষক ছাত্র তিনের সমন্বয়ে ইনশাআল্লাহ এই বাগান থেকে সুন্দর সুন্দর ফুল ফুটবে, যারা সহি আকীদার সহি মানহাজের এক একজন বিশ্ববরণ্য দায়ী হবে ইনশাআল্লাহ। এবং আমাদের আল্লাহর কাছে দোয়া করি আমাদের যে আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর মতো আলেম, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহর মতো আলেম, শাইখ আলবানী রাহমাহুল্লাহর মতো আলেম, তারপরে শেখ সালে আল ফাউজান হাফেজাহুল্লাহর মতো আলেম, শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফেজাহুল্লাহর মতো আলেম, এইরকম আলেম যেন আল্লাহ পাক এই মাদ্রাসা থেকে তৈরি করে দেন। সকলে বলে আমিন। সর্বশেষে আমি যে কথাটা বলবো, এই কুমিল্লা বড়িছং বা এই কুমিল্লার এই এলাকাগুলো এগুলোতে এখনো ভালোভাবে সহি আকীদা সহি মানহাজ কি এটা এখনো এই দাওয়াত ভালোভাবে প্রসার হয় নাই, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ প্রচার প্রসার হচ্ছে। অন্যান্য মাদ্রাসায় যেরকম হুজুগে সবাই দান করে, এসব মাদ্রাসায় সবাই হুজুগে দান করে না, এসব মাদ্রাসায় দান করতে হলেও আলাদা একটা যোগ্যতা লাগে। অন্য মাদ্রাসায় কিন্তু সবাই দান করে, বুঝুক আর না বুঝুক মাদ্রাসা দান করে, কিন্তু এসব মাদ্রাসায় যে সালাফিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় সবাই কিন্তু আমভাবে দান করে না। এই মাদ্রাসা দান করতে হলেও তার মধ্যে কিছু এলেম থাকতে হয়, সে বুঝতে হয় যে সালাফিয়া কি, এটা না বুঝলে এই মাদ্রাসায় আল্লাহপাক দান করার তৌফিক দেন না। যাকে আল্লাহপাক রহম করে সহি আকিদা সহি মানহাজ দাওয়াতে সালাফিয়া বুঝার তৌফিক দিছেন, সেই মাদ্রাসায় দান করার জন্য আল্লাহ তৌফিক দেন। আমি সবসময় বলি আমার এক ফুফাতো ভাই আছেন, উনি দারুল উলুম দেওবন্দ থেকে লেখাপড়া করছেন, অনেক বড় মুফতি সাহেব, উনি সৌদি আরব গেছেন, সৌদি আরব গিয়ে উনি সহি আকীদা বুঝতে ওনার 8 বছর সময় লাগছে। উনি বলে যে আমি যখন সৌদি আরব গেছি আমি তো মনে করতেছি বিরাট মুফতি, আমি দেওবন্দ থেকে এত ভালো রেজাল্ট করে আসছি, আমার সাথে কে লাগে এখানে। তোকে একদিন শুনলাম যে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ আসবেন, তোকে আমি ওখানে গেলাম রিয়াদে যে ওনার একটু দেখে আসি কেমন আলেম, মানে আমার কাছে মনে হয়েছিল যে উনি কিসের আলেম, আমি ওনার থেকে আরো বড় আলেম, কারণ আমার গায়ে তো তখন অনেক অহংকার, বিরাট আলেম আমি। গেছি শাইখ বিন বাজ রাহমাহুল্লাহর মাজলিসে, এখন ওনার কথা শুনে বুঝতেছি যে ওনার কথা বোঝার যোগ্যতাই তো আমার এখনো হয় নাই, মানে ওনার কথা যে বোঝার মতো যে এলেম দরকার ওই এলেমও এখানে আমার হয় নাই, এবং ওনার ছাত্র হওয়ারও যোগ্য হই নাই আমি। তারপরে আমি কই আস্তে আস্তে এবার শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ, শাইখ আলবানী রাহমাহুল্লাহ, অনেক বড় বড় শাইখদের মাজলিসে গেছি, 8 বছর লাগছে খালি সহি আকীদা বুঝতে। তো উনি আমাকে বলে সবসময়, উনি এখন দেশে থাকেন অসুস্থ, বাড়িতে আছেন আমাদের ফেনীতে, তো উনি আমাকে সবসময় বলেন যে ভাই যে আমি দেওবন্দে পড়ি এত ভালো রেজাল্ট করি সৌদি আরব যাই 8 বছর লাগছে আমার সহি আকীদা সহি মানহাজ বুঝতে, তো তোমাদেরকে আল্লাহ কত রহম করছে বাংলাদেশে থাকি তোমরা সহি আকীদা সহি মানহাজ বুঝছ, যে তোমাদেরকে আল্লাহ কত বড় নিয়ামত দিছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা ওই গড়ের পাশে নিয়ামত পাইছেন বলে আবার অনেকের বুঝে আসে না, নিয়ামত যারা কষ্ট করে পায় হেরা বুঝে যে এই নিয়ামত কি জিনিস। এই জন্য এই বরিছং বাসীর কুমিল্লাবাসীর বিরাট আল্লাহর নিয়ামত যে গড়ের পাশে সালাফিয়া মাদ্রাসা পাইছে। অনেকে সালাফিয়া মাদ্রাসা খুঁজতে খুঁজতে ঢাকা শহর পুরে ঘুরে ফেলতেছে ছেলে মেয়ে নিয়ে, অনেকে বিভিন্ন জায়গায় রাজশাহী দিনাজপুর রংপুর চলে যাচ্ছে সালাফিয়া মাদ্রাসা খোঁজার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আপনাদের গড়ের দ্বারে কুমিল্লাতে ইনশাআল্লাহ সালাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য এই দাওয়াতের প্রচার প্রসারের জন্য দায়ী তৈরি করার জন্য বিনিয়োগ করতে হবে, পুঁজি বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ স্থায়ী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এখন বিনিয়োগ করবেন, দেখবেন 20 বছর পরে, 50 বছর পরে, 100 বছর পরে এটার রেজাল্ট বের হতে থাকবে, এখান থেকে বিশ্ববরণ্য দায়ী তৈরি হতে থাকবে ইনশাআল্লাহ। আর আমরা দুনিয়াতে না থাকলেও এই দাওয়াতের কাজ তারা চালিয়ে যেতে থাকবে, আর আমরা কবরে বসে বসে আমাদের অ্যাকাউন্টে শুধু যোগ হইতে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য এই অ্যাকাউন্টটা খুলে যান সবাই, আমি সকল ভাই বোনদেরকে অনুরোধ করব, যাদের ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাবো। আমি এই প্রতিষ্ঠানের একজন অভিভাবক হব, এবং যাদের ছেলে মেয়ে নাই বা আছে তারা আর্থিকভাবে সার্বিক সহযোগিতা করতে হবে, কারণ অর্থ ছাড়া একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে শক্তভাবে দাঁড়াইতে পারে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেই ফকির কাছে, যেই মুফতির কাছে গড়ে আটা নাই তার কাছে মাসালা জিজ্ঞেস করিও না, কারণ ওই মুফতি সাহেবের ওই আলেমের গড়ে যদি আটা না থাকে তাহলে উনার মাথায় চিন্তা হচ্ছে কতক্ষণে উনি বাজারে যাবেন, কিছু টাকা উনার পকেটে আসবে, চাউল কিনবেন ঘরে, এই টেনশনে উনি অস্থির, ওনার মাথায় গবেষণা আসবে না। আর গবেষণা যদি আসেও এমন গবেষণা আসবে যে আপনার পকেট থেকে কেমনে টাকা বাহির করবো, ওই গবেষণা আসবে। এই জন্য দেখবেন আমাদের দেশে কারো কাছে আপনি গেছেন একজন ইমাম সাহেবের কাছে, সবাই না কিছু কিছু, আপনি গেছেন যে হুজুর আমার আব্বাটা তো খুব অসুস্থ, আব্বাটার খুব বিপদে আছি, আমি এটা আছি, কি করা যায়। তো তখন উনি চিন্তা করে কেমনে এই সুযোগে আপনার পকেট থেকে টাকা বাহির করা যায়। তো কয় ভাই শোনেন একটা খতম পড়াই দেন। তো হুজুর কি খতম পড়ামো? কয় সুরিয়ানি খতম পড়ান, এটা একবারে অস্তকারী, মানে এটা পড়ানোর আগে অ্যাকশন। তো এটা কেমনে পড়তে হইব? কয়টা সারা রাত এসার পরে শুরু করতে হইব, ফজর পর্যন্ত পড়তে হইব। এই জন্য সারা রাত পড়লে হাদিও বেশি। তো ঠিক আছে, এখন 10,000 টাকা দেন, আমি ইনশাল্লাহ দুই একদিনের মধ্যে পড়ে দিব। তাহলে এই যে দেখেন আপনার বাপ অসুস্থ, আপনার বিপদে পড়ছেন, পরামর্শ করতে গেছেন, ওনার মাথা থেকে গবেষণা বাইরেছে যে আপনারে খতম পড়ায় টাকা বাইর করতে হইব। তাহলে এটা কেন হয়েছে? উনি অভাবের মধ্যে আছেন, ওনার টাকার দরকার, এই জন্যই হয়েছে। এই জন্য অর্থ ছাড়া দিনের উপরে, তাওহীদের উপরে, সুন্নতের উপরে চলাও সম্ভব না। এই ক্ষেত্রে আমাদের অনেক ভাইয়ের দুর্বলতা আছে। অনেক ভাই মনে করে আল্লাহর কাজ ফিরি ফিরি চলব, টাকা পয়সার দরকার কি, কিন্তু আল্লাহর কাজের জন্য টাকা পয়সা বেশি দরকার। কারণ আপনি ওই বিনিয়োগ যেরকম করবেন রেজাল্ট ওইরকম পাইবেন, টাকা পয়সার বিনিয়োগ বেশি করবেন দিনের জন্য ঠিক ওই রকম দিন পাইবেন যেই দিনে আপনাকে জান্নাতে নিতে পারবে, সহি দিন পাইবেন, আর না হয় দিন পাইবেন কিন্তু বেজাল দিন পাইবেন। এই জন্য আমরা যদি আমাদের ইমাম সাহেবদের আর্থিক অভাব, আর্থিক দুর্নতা দূর করতে পারতাম, অনেক বেদাত সমাজ থেকে উঠে যেত। অনেক ইমাম সাহেব বুঝে মিলাদ বেদাত, খতম বেদাত, এগুলো বেদাত সব ক্লিয়ার উনাদের কাছে, কিন্তু তারপরে উনি মনে করে যে এগুলো ছাড়া তো আমার আর উপায় নেই, আমার রিজিক অন্বেষণের তো এগুলো একমাত্র মাধ্যম, এই জন্য বুঝিও ছাড়তে পারে না। কিন্তু আর্থিকভাবে যদি তারা স্বাবলম্বী হতেন তাহলে কিন্তু অনেক বেদাত সমাজ থেকে উঠে যেত। এই জন্য আমার ভাইয়েরা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য এবং এটাকে একটা ইউনিভার্সিটির মতো রূপ দেওয়ার জন্য পর্যায়ক্রমে এটার অনেক সহযোগিতা দরকার, এটা খোরাক দরকার, এই রসদ যোগাইতে হবে। খালি মানে খুশি হয়ে গেলেন যে সালাফিয়া মাদ্রাসা হয়েছে, এই খুশির পিছনে আমাদেরকে সহযোগিতার হাত বাড়াইতে হবে। এটার নির্দিষ্ট জমি লাগবে, ভবন লাগবে, আস্তে আস্তে যাতে একটা একটা সুন্দর সুন্দর ভবন গড়ে উঠে, যাতে আস্তে আস্তে এই বাগানটা সুন্দর হয়ে যায়, এখানে যাতে এলেম চর্চার একটা, গবেষণার একটা পরিবেশ তৈরি হয়, এই লক্ষ্যে আমাদের দেশে বিদেশে আমরা যত ভাইয়েরা আছি সবাইকে এই দিকে দৃষ্টি রাখতে হবে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর বড় নিয়ামত যে আমাদের এই কুমিল্লার প্রচুর ভাই বিশ্বের বিভিন্ন দেশে আছেন, এবং ওই দেশে থাকাতে বাংলাদেশে থাকি সহি আকিদা পাওয়ার চাইতে ওই দেশে সহি আকিদা সহজে পাওয়া যায়। এটা আল্লাহর বড় রহমত। এই দেশে সহি আকিদা পাইতে গেলে আপনার চারিদিক থেকে 100 জনে ঘিরি ধরে, যাতে আপনি সহি আকিদা না পান। তো ওই দেশে কেউ ঘিরি ধরে না, ওই দেশে সবাই আরো সহযোগিতা করে আপনার সহি আকিদা পাওয়ার জন্য। এই জন্য আলহামদুলিল্লাহ ওইসব দেশে সহি আকিদা পাওয়া আরো সহজ আলহামদুলিল্লাহ। ওনারা দেখবেন আলহামদুলিল্লাহ প্রবাসী যে ভাইয়েরা থাকেন তারা আমাদের থেকে সহজে আলহামদুলিল্লাহ আল্লাহর দিন বুঝতে পারেন, সহি দিন বুঝতে পারেন, কোরআন সুন্নাহ বুঝতে পারেন। এই জন্য ওই ভাইদের প্রতি আমি অনুরোধ করব যে আপনারা এই বরিচং সালাফিয়া মাদ্রাসা যাতে ইনশাআল্লাহ নিজস্ব জমিতে নিজস্ব ভবনে ইনশাআল্লাহ চলে যেতে পারে, এবং পরবর্তীতে যাতে আমরা এসে ইনশাআল্লাহ নিজস্ব জমিতে, এটা তো নিজস্ব না, যাতে ইনশাআল্লাহ পরের বার আমরা নিজস্ব জমিতে প্রোগ্রাম করতে পারি ইনশাআল্লাহ। কি রাজি আছেন? ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই যে ইনশাআল্লাহ যাতে আমরা পরের বার এইটা নিজস্ব জমিতে গিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি, আর এরকম ছোট প্রোগ্রাম না, যাতে বিশাল প্রোগ্রাম করতে পারি ইনশাআল্লাহ। এই লক্ষ্যে ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন। আর একটা জিনিস করবেন, আর্থিকভাবে তো আল্লাহ পাক যতটুকু পারেন যতটুকু কবুল করবেন সহযোগিতা করবেন, কিন্তু আরেকটা জিনিসের জন্য কোনো টাকা লাগবে না, বিনা টাকায় করতে পারবেন। সেটা হলো আপনি রাত্রিবেলা শেষ রাত্রিতে উঠে আল্লাহর কাছে একটু দুই ফোঁটা চোখের পানি ফেলে এই জামিয়া সাল এই বরিচং সালাফিয়া মাদ্রাসার জন্য দোয়াটা করবেন। এটার জন্য কোনো টাকা লাগবে না, একটু কষ্ট করলে হবে যে রাত্রে উঠে এই মাদ্রাসাটার জন্য নাম ধরে একটু আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করবেন। আপনার এই চোখের পানিগুলোর দ্বারা যে গাছের নিচে চোখের পানিগুলো পড়ে সেই গাছটা এত সুন্দর এত সুশোভিত হয়ে উঠবে যে আসলুহা সাবেতুন ওয়া ফারুহু ফিস সামা, এই গাছের শিকড় থাকবে জমিনে, শাখা প্রশাখা চলে যাবে আসমানে, এবং এটা সুন্দর হয়ে সুশোভিত হবে। চোখের পানি না থাকলে ওই গাছ সুশোভিত হবে না। এই জন্য আপনারা এটা সবাই করবেন, আর এর সাথে সাথে আর্থিকভাবে যতটুকু পারেন সহযোগিতা করবেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই প্রতিষ্ঠানের এক একজন খাদেম এক একজন সহযোগী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখেন। এই প্রতিষ্ঠান থেকে যেন রাব্বুল আলামিন বিশ্ববরণ্য বড় বড় দায়ী আল্লাহ পাক তৈরি করে দেন। এই প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক সকলের মেধা যোগ্যতাকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দিন, এবং ছাত্র ভর্তি করানোর সাথে সাথে গার্ডিয়ানেরও ভর্তি হবেন। মনে করুন যে আমিও এই প্রতিষ্ঠানের ছাত্র, আপনি নিজেও দিন শিখবেন, কারণ এই প্রতিষ্ঠানে ভালো ভালো শিক্ষকেরা থাকবেন, এই শিক্ষকদের থেকে এসে আপনারাও দিন শিখবেন। এবং মাদ্রাসার শিক্ষকদেরকে আমি অনুরোধ করব আপনারা প্রতি মাসে কয়েকটা প্রোগ্রাম রাখবেন খালি অভিভাবকদের জন্য, অভিভাবকেরা যাতে তাওহীদ শিখতে পারে, সুন্নত শিখতে পারে, আমলগুলো বিশুদ্ধ করতে পারে। অভিভাবকদের জন্য বিশেষ বিশেষ কিছু ক্লাস রাখবেন, যাতে শুধু তার ছেলে মেয়ে পড়বে না, অভিভাবকেরাও এসে এখান থেকে দিন শিখবে, সহি জিনিসগুলো আমলগুলো শিখে যাবে। এই ব্যবস্থাও ইনশাআল্লাহ থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। والسلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আরেকটা বিষয় বলি যেটা একটু বাদ পড়ছে, আমি আরেকটা সংক্ষিপ্ত পয়েন্ট, সেটা হলো এই যে কোন কোন ভাই আমরা মনে করি যে এই প্রতিষ্ঠান কারা করছে, কোন সংগঠন করছে, কেউ কেউ বলে যে এটা মনে হয় আহলে হাদিস আন্দোলনে করছে, অথবা জমিয়তে আলে হাদিস করছে বা অমুকে করছে, এরকম খোঁজে অনেকে। আসলে প্রতিষ্ঠান কে করেছেন এটা মূল বিষয় না, কাউকে না কাউকে তো করতেই হবে, না করলে প্রতিষ্ঠান হবে কেমনে। আর প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একটা সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া প্রতিষ্ঠান সুন্দরভাবে চলে না। আমরা এখানে যে মানুষগুলো আসছি যারা আসছি এখানে যারা আছি, যদি এখানে সংঘবদ্ধ না থাকি, একজন এইদিকে কথা বলি, একজন ওইদিকে কথা বলি, একজনের হইসে করি, তো এখানে তো প্রোগ্রামই হবে না। তাহলে এখানে এই প্রোগ্রামটা করার জন্য একটা সংগঠন লাগে, যে আমরা সুন্দরভাবে এখানে বসছি, কথা শুনতেছি, একজন সভাপতি আছেন, একজন বক্তা আছেন, এটা একটা সংগঠন। সংগঠন মানে তাসুব না, দলবাজি না, যে খালি আমার এটাই ঠিক আর বাকি সব বাতিল, এরকম গ্রুপ তৈরি করার জন্য সংগঠন না, কিন্তু দাওয়াতের জন্য সংগঠন লাগে। এই হিসাবে এই প্রতিষ্ঠান হয়তো প্রতিষ্ঠা করেছেন আহলে হাদিস আন্দোলন, কিন্তু মনে করা যাবে না যে এটা খালি আহলে হাদিস আন্দোলনের প্রতিষ্ঠান। এটা যত ভাই বোন দেশে বিদেশে সারা দুনিয়াতে আমরা যতজন সালাফি মানহাজকে মহব্বত করি, সালাফি মানহাজে সালাফি আকিদায় বিশ্বাসী, আমাদের সকলের প্রতিষ্ঠা। আমি তো ব্যক্তিগতভাবে তো আহলে হাদিস আন্দোলনের কোন নেতাও না কিছুই না, কিন্তু তারা আমাকে দাওয়াত দিয়েছেন প্রতিষ্ঠান, কারণ এটা আমাদের সবার প্রতিষ্ঠান, এটা কোনো সংগঠনের প্রতিষ্ঠান না। কিন্তু সংগঠন তো পরিচালনা করতে হবে, দেখাশোনা করতে হবে, কেউ না কেউ, না হয়তো এগুলো বিক্ষিপ্তভাবে এলোমেলোভাবে চলতে পারে না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, এটা কোন সংগঠন করছে এটা মূল বিষয় না, এটা আমাদের সবার প্রতিষ্ঠান। এই মনোভাব নিয়ে আমরা সবাই প্রতিষ্ঠানের সহযোগিতায় এগিয়ে